Book 2 24 24 المواعيد شاكتكار شاكتكار هل قد فاتك الباص للتو الحافلة؟ تمار باص كي چولے گچھے؟ তোমার বাস কি চলে গেছে? لقد انتظرتك للتو نصف ساعه. আমি তোমার জন্য আধ ঘন্টা ধরে অপেক্ষা করেছিলাম. আমি তোমার জন্য আধ ঘন্টা ধরে অপেক্ষা করেছিলাম. الا يوجد معك هاتف جوال؟ তোমার কাছে কি মোবাইল ফোন নেই? তোমার কাছে কি موبايل فون ني؟ كن دقيقا في المرة القادمة. بارير بار ঠিক সময়ে আসবে. بارير بار ঠিক সময়ে আসবে. خذ سيارة أجرة في المرة القادمة. بارير بار ট্যাক্সি নেবে. بارير بار ট্যাক্সি নেবে. خذ معك مظلة مطر في المرة القادمة. পরের বার নিজের সাথে একটা ছাতা নিয়ে আসবে. পরের বার নিজের সাথে একটা ছাতা নিয়ে আসবে. غدا عندي عطلة. আগামীকাল আমার ছুটি. আগামীকাল আমার ছুটি. هل سنلتقي غدا؟ আমরা কি আগামীকাল দেখা করব? আমরা কি আগামীকাল দেখা করব? يؤسفني غدا لا يناسبني. আমি দুঃখিত, কাল আমি আসতে পারবো না. আমি দুঃখিত, কাল আমি আসতে পারবো না. هل قد خططت لشيء في عطلة نهاية هذا الأسبوع؟ তুমি কি সপ্তাহান্তের ছুটির জন্য অগ্রিম পরিকল্পনা করে রেখেছো? তুমি কি সপ্তাহের ছুটির জন্য অগ্রিম পরিকল্পনা করে রেখেছো? আও কদ সরত মুতাওয়াইদান, নাকি তোমার আগে থেকেই দেখা করবার সময় নির্ধারিত করা আছে? নাকি তোমার আগে থেকেই দেখা করবার সময় নির্ধারিত করা আছে? اقترح ان نلتقي في عطلة نهاية الاسبوع. আমার মত হলো আমরা সপ্তাহের শেষের ছুটিতে দেখা করব। আমার মত হলো আমরা সপ্তাহের শেষের ছুটিতে দেখা করব। هل نقوم بنزهة؟ আমরা কি পিকনিকে যাব? আমরা কি পিকনিকে যাব? هل نسافر الى الشاطئ؟ আমরা কি তটে যাব? আমরা কি তটে যাব? هل نسافر الى الجبال؟ আমরা কি পাহাড়ে যাব? আমরা কি পাহাড়ে যাব? ساخذك من المكتب. আমি তোমাকে অফিস থেকে তুলে নেব। আমি তোমাকে অফিস থেকে তুলে নেব। سأخذك من المنزل. আমি তোমাকে বাড়ি থেকে তুলে নেব। আমি তোমাকে বাড়ি থেকে তুলে নেব। سأخذك من محطة الباصات الحافلات. আমি তোমাকে বাস স্টপ থেকে তুলে নেব। আমি তোমাকে বাস স্টপ থেকে তুলে নেব।